আসিতে ডাকে সে, শুনেছি যে আজ মোর পরানো গাড়িতে যায় সে রাখাল রাজ। ও বাঁশিতে ডাকে সে, শুনেছি যে আজ মোর পরানো গাড়িতে যায় সে রাখাল রাজ। তার কাছে যেতে যদি কাঁটা বেঁধে পায়, যদি শাশুড়ি ননদী মুখে কালি দিতে যায়, তার কাছে যেতে যদি কাঁটা বেঁধে পায়, যদি শাশুড়ি ননদী মুখে কালি দিতে যায়, তবু নিকটে যাইব তার, না মানি সমাজ মোর পরানো গাড়িতে যায় সে রাখাল রাজ। ও বাঁশিতে ডাকে সে, শুনেছি যে আজ মোর পরানো গাড়িতে যায় সে রাখাল রাজ। পোড়া পরাণ আমি সপিব পায়, যাক তুল যাক মান ক্ষতি নাহি তায়, এ পোড়া পরাণ আমি সপিব পায়, মিটাইতে সাধ মিছে মানিল কলাজ কেন, মানিল কলাজ মিটাইতে সাধ মিছে মানিল কলাজ মোর পরানো গাড়িতে যায় সে রাখাল রাজ। ও বাঁশিতে ডাকে সে, শুনেছি যে আজ মোর পরানো গাড়িতে যায় সে রাখাল রাজ। ও বাঁশিতে ডাকে সে, শুনেছি যে আজ মোর পরানো গাড়িতে যায় সে রাখাল রাজ।